السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الملك ائتوني به فلما جاءه الرسول قال ارجع إلى ربك فاسأله ما بال النسوة اللاتي قطعن أيديهن إن ربي بكيدهن عليم. قرآن الكريم سورة يوسف 49 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হল। আমরা পূর্বের আলোচনায় পেশ করেছিলাম ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের জেলখানার থেকে মুক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেদেশের বাদশা মিশরের তৎকালীন যে ফেরাউন ছিল সে একটা স্বপ্নে দেখেছিল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম জেলখানার থেকে এসে স্বপ্নের ব্যাখ্যা যখন দিলেন এরপরে সেই মিশরের তৎকালীন ফেরাউন বা মিশরের বাদশা তিনি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামকে জেলখানার থেকে মুক্ত করার জন্য এবং তার দরবারে হাজির করার জন্য আদেশ করল। কোরআনুল করিম বলছেন وقال الملك اتوني به বাদশা বলল যে তাকে আমার কাছে নিয়ে এসো। ফালাম্মা জাআহুর রাসূল যখন বাদশার পক্ষ থেকে প্রতিনিধি ইউসুফ আলাইহিস সালামের কাছে গেল ক্বালা রজিউ ইলা রাব্বিকা ইউসুফ আলাইহিস সালাম বললেন যে না তুমি তোমার মালিকের কাছে ফিরে যাও তোমার বাদশার কাছে ফিরে যাও। ফাসআলহু মা বালুন নিসওয়াতিল লাতি কাত্তা'না আইদিয়াহুন্না তাকে জিজ্ঞেস করো যে ওই সকল মেয়ে লোকদের খবর কি তাদের অবস্থা কি যারা তাদের হাত কেটে ফেলেছিল। তার অর্থ হল যে আমি যদি এই অবস্থায় বাদশার দরবারে হাজির হই যদিও বাদশাহ আমার জ্ঞান বিজ্ঞানের প্রতি শ্রদ্ধা করে আমাকে সম্মান করবে কিন্তু তার মনে একটা দাগ থেকে যাবে যে এই লোকটা একটা অপরাধী একটা মেয়েলি কেছে সে জেলখানায় আবদ্ধ হয়েছিল শাস্তি ভোগ করেছে এই কালো দাগ তার মাথায় থেকে যাবে। সেজন্য ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম 8-9 বছর পর্যন্ত জেলে থাকার পরেও যখন তার মুক্তির পরোয়ানা হাতে আসল তিনি বললেন যে না আমি অবস্থায় বের হব না। ফাসআলহু মা বালুন নিসওয়াতিল লাতি কাত্তানা আইদিয়াহুন্না বাদশাকে জিজ্ঞেস করো যাচাই করতে বলো তদন্ত করতে বলো যে ওই সকল মেয়ে লোকদের খবর কি যারা হাত কেটে ফেলেছিল কারণ তাদের সামনে জুলাইখা স্বীকার করেছিল তার অপরাধ। ইন্না রব্বি বিকাইদিহিন্না আলীম, আমার রব আমার আল্লাহ এদের চক্রান্ত সম্পর্কে ভালো করেই জানেন, আমি যে নির্দোষ এটা আল্লাহ ভালো করেই জানেন, তোমার বাদশারও জানার প্রয়োজন, সেজন্য ওদেরকে জিজ্ঞেস করতে বলো। এভাবে যখন ফেরত দিলেন আর লোকটা গিয়ে বাদশাকে এরকম বলল, বাদশা ওই মেয়েদেরকে এক এক করে জড়ো করল অথবা সম্মিলিতভাবে জিজ্ঞেস করল। কোরআন বলছে ক্বালা মা খাতবুকুন্না ইযা রাওয়াতুন্না ইউসুফা আন নাফসিহি, তোমাদের কি খবর, তোমরা যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামকে ইউসুফকে যখন তোমরা ফুসলিয়েছিলে, তাকে অপকর্মের জন্য উদ্বুদ্ধ করেছিলে, তখন তিনি কি করেছিলেন তার সম্পর্কে তোমরা কি জানো? কুলনা হাশালিল্লাহি মা আলিমনা আলাইহি মিন সুইন, এবারে ওই সকল মেয়েরা বলল হাশালিল্লাহি, আল্লাহর প্রশংসা আমরা করছি, আল্লাহ তাআলা সম্পূর্ণভাবে নির্দোষ, আমরা ইউসুফ সম্পর্কে কোনো খারাপ কিছু জানি না, কোনো কল্পনাই করা যায় না। এবারে যখন আজিজে মিসরের স্ত্রী দেখল যে সত্য প্রকাশিত হয়েছে, তখন তিনি নিজেও স্বীকার করলেন কালামরাতুল আজিজে আল আনা হাসহাসাল হাক্কু, আজিজে মিসরের স্ত্রী যে লোকটা ইউসুফকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য উদ্বুদ্ধ করেছিল, সে বলল আল আনা হাসহাসাল হাক্কু, এখন সত্য প্রকাশিত হয়েছে, আনা রাওয়াতুহু আন নাফসিহি, আমি নিজেই ইউসুফকে নিজের দিকে আকৃষ্ট করার চেষ্টা করেছিলাম, ফুসলাবার চেষ্টা করেছিলাম, ওয়া ইন্নাহু লামিনাস সাদিকিন, কিন্তু ইউসুফ একজন সত্যবাদী, নিশ্চয়ই সে সত্যবাদী লোকদের অন্তর্ভুক্ত। এবার ইউসুফ আলাইহিস সালাম বললেন যে এই কৌশলটা কেন করা হলো, যালিকা লিয়ালামা আন্নী লাম আখুনহু বিল গায়বি আমি এই কাজটা এই জন্য করেছি যাতে করে বাদশা জানুক, আর নিলাম আখুন হবিল গাইবে, বাদশা এবং আজিজে মিসর নিজে জানুক যে তার অজান্তে তার অনুপস্থিতিতে আমি তার খেয়ানত করি নাই, আল্লাহ লা ইয়াহদি কাইদাল খাইনিন, এবং আল্লাহ রাব্বুল আলামিন খেয়ানত করে যারা যারা মানুষের খেয়ানত করে আমানতের খেয়ানত করে এদেরকে আল্লাহ তাআলা হিদায়াত দান করেন না, এটাও তারা জেনে নেক। এ পর্যন্ত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের বিষয়ে আলোচনা হল। জেলখানার থেকে তিনি মুক্তির আগে নিজের নিরপরাধা এবং নিজের নিষ্পাপ হওয়া, নিষ্কলুষ হওয়া, এটা তিনি প্রমাণ করার চেষ্টা করলেন এবং তা প্রমাণিত হল। একজন দীনের দায়ী যারা হবে, যারা দীন ইসলামের জন্য কাজ করবে, যারা সমাজে ভালো কাজ করবে, তাদেরকে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের চরিত্র থেকে শিক্ষা গ্রহণ করতে হবে যে তাদের চরিত্রের মধ্যে কোন প্রকারের কলুষতা, কোন প্রকারের কালো দাগ যদি থাকে তো তার পক্ষে সমাজে নেতৃত্ব দেওয়া, কাজ করা সম্ভব নয়। এখানে একটি বিষয় আরো আছে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন যে মিশরের ওই মেয়ে লোকদেরকে জিজ্ঞেস করতে বলো, এটা বলেন নাই যে আজিজে মিসর যার ঘরে তিনি লালিত পালিত হয়েছিলেন, যে মহিলা তাকে নিজের দিকে আকৃষ্ট করার চেষ্টা করেছিল তাকে জিজ্ঞেস করো, এটা বলেন নাই। কারণ যদিও সে মহিলা অন্যায় করেছে কিন্তু তার স্বামী আজিজে মিসরের অনুগ্রহ তার উপরে ছিল, এজন্য তিনি জুলাইখাকে জিজ্ঞেস করতে না বলে বললেন ওই মেয়ে লোকদেরকে জিজ্ঞেস করতে বলো যারা হাত কেটে ফেলেছিল, কারণ এই মেয়ে লোকগুলো ইউসুফ আলাইহিস সালামকে শেষ পর্যন্ত পরামর্শ দিয়েছিল, জুলাইখা যা বলে তা শুনো, এই জন্য তিনি ওই মেয়ে লোকদেরকে জিজ্ঞেস করতে বললেন। এছাড়া মেয়ে লোকদের সামনে জুলাইখা তার দোষ স্বীকার করেছিল এবং সে বলেছিল আমি ইউসুফকে যা করতে বলবো তা না করলে তাকে জেলে ঢুকিয়ে দেওয়া হবে, এবং সেই প্রেক্ষিতে তাকে জেলে ঢুকানো হয়েছিল। এজন্য বিষয়টাকে ক্লিয়ার করার জন্য ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম বাদশার কাছে এই খবর পাঠালেন যে তাকে বলো সেই জন্য ওই মেয়ে লোকদেরকে ডেকে জিজ্ঞেস করে তাদের কি অবস্থা, কি খবর ছিল, ইউসুফ দোষী কি না দোষী। তাহলে 8-9 বছর পরে আবার পুরো ইতিহাস, পুরো অবস্থা মিশরের লোকদের সামনে চলে আসলো। এতে বোঝা যায় যে লোকদের সবার জানা ছিল ইউসুফ আলাইহিসসালাম সম্পর্কে, এবং তিনি যে জেলে গিয়েছেন এটাও সকলের জানা ছিল। এরপরে যখন ইউসুফ আলাইহিসসালামের পবিত্রতা ঘোষণা হল এবং জেলখানায় তার কাছে খবর পৌঁছানো হল, তিনি তখন এই কথা বললেন, লালিকা লিয়ালামা আন্নি লাম আখুনহু বিল গায়বি, আমি এটা এজন্য করেছি যাতে করে তারা জানে যে আমি বাদশার বা আজিজে মিশরের আমি কোন খেয়ানত করি নাই। ওয়ান্নাল্লাহ লা ইয়াহদি কাইদাল খায়িনিন, আর আল্লাহ রাব্বুল আলামিন খেয়ানতকারীদের কোন চক্রান্তকে আল্লাহ তাআলা বিজয় হতে দেন না, আল্লাহ তাআলা হেদায়েত দান করেন না। এরপরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম যে কথা বললেন 13 পারার প্রথম আয়াতে সেটা আছে, ওয়া মা উবাররিউ নাফসি ইন্না নাফসা লা আম্মারাতুম বিসসুই, আমি নিজের নফসকে নির্দোষ ভাবি না। ওয়া মা উবাররিউ নাফসি, নিজের নফসকে নিজেকে আমি দোষ মুক্ত মনে করতে পারি না। ইন্না নাফসা লা আম্মারাতুম বিসসুই, নিশ্চয়ই নফস মানুষকে খারাপ কাজের দিকে আদেশ করে। এটা এই জন্য বললেন যে এখানে একটু অহংকারের ভাব আসতে পারে যে হয়তো আমি এত বড় অন্যায় থেকে বেঁচে গেলাম, নিজেকে পবিত্র রেখেছি। ইউসুফ আলাইহিসসালাম এখানে সেটা পরিষ্কার করে দিলেন যে না, এটা আমার নিজের কোনো বরত্ব নয়, নিজের কোনো যোগ্যতা নয়, নিজের কোনো শক্তি নয়, আল্লাহ রাব্বুল আলামিন যাকে অন্যায় থেকে হেফাজত করেন একমাত্র তিনিই বেঁচে থাকতে পারেন। এজন্য বলছেন আমা উবাররিউ নাফসি, আমি নিজের নফসকে বারি বা দোষ মুক্ত মনে করতে পারি না। ইন্না নাফসা লা আম্মারাতুম বিসসুই, নিশ্চয় নফস মানুষের আত্মা, মানুষের প্রবৃত্তি মানুষকে সব সময় অন্যায় কাজের জন্য উদ্বুদ্ধ করে। ইল্লা মা রাহিমা রব্বি, তবে আমার রব যাকে রহম করেন, আল্লাহ যাকে রহম করেন, তার পক্ষে অন্যায় থেকে বেঁচে থাকা সম্ভব। ইন্না রব্বি গফুর রহিম, নিশ্চয়ই আমার রব বড় দয়ালু, বড় ক্ষমাশীল। এখানে যে বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে তা হচ্ছে যে মানুষের নফস 3 রকমের থাকে। একটা হচ্ছে নফসে আম্মারা, যেটা মানুষকে সবসময়ের জন্য গুনাহের দিকে উদ্বুদ্ধ করতে থাকে। আর একটা হচ্ছে নফসে মুতমাইন্না, প্রশান্ত মন, যে মন তাকে গুনাহের দিকে উদ্বুদ্ধ করে না, বরং ন্যাক কাজের দিকে উদ্বুদ্ধ করে। আর একটাকে বলা হয় নফসে লওয়ামা। এরকম 3টা আত্মা আছে। মানুষের প্রথম অবস্থা হয় যদি সে দিনই কোনো জ্ঞান অর্জন না করে, আল্লাহর ভয় তার অন্তরে না ঢুকে, তাহলে সে গুনাহের দিকে উদ্বুদ্ধ হয় এবং গুনাহের দিকে আকৃষ্ট হয়। এজন্য মানুষের নফসকে আবার অন্যভাবে 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হল আল কলবুল মারিদ, রুগ্ন আত্মা, রোগাক্রান্ত মন। কোরআনে বহু জায়গায় বলা আছে ফি কুলুবিহিম মারাদুন, এদের অন্তরে রোগ আছে, রোগ। ফাযাদাহুমুল্লাহ মারাদা, আল্লাহ তাআলা তাদের রোগকে আরো বৃদ্ধি করে দিয়েছেন। তাহলে এক প্রকারের মন হচ্ছে রোগাক্রান্ত। কোরআনে আর জায়গায় বলা হয়েছে মেয়ে লোকদের সম্পর্কে, মেয়ে লোকেরা যখন পুরুষদের সঙ্গে কথা বলবে, যদি প্রয়োজন হয়, একান্ত প্রয়োজন হয়, তাহলে যেন তারা একেবারে আকর্ষণীয় কণ্ঠে কথা না বলে, তাহলে হবে কি, ফায়াতমা উল্লাযী ফী কলবিহি মারাদ, যাদের অন্তরে রোগ আছে এই সকল লোকেরা তার প্রতি আকৃষ্ট হয়ে পড়তে পারে। তাহলে এক প্রকারের মানুষের অন্তর হচ্ছে রোগাক্রান্ত। এরা কোরআনের এবং আল্লাহ আল্লাহর রাসূলের সবসময় ভুল ধরার চেষ্টা করে এবং অন্যের দিকে ঝুঁকে পড়ে বেশি। আর এক প্রকারের কলব হচ্ছে কলবে সালিম, সুস্থ মন। এই প্রকারের কলব যাদের, তাদের প্রশংসা করা হয়েছে যাদের মনের মধ্যে কোন রকম রোগ নাই। বিভিন্ন রকমের রোগ থাকতে পারে, রোগের মধ্যে 1 নম্বর রোগ হচ্ছে শিরিক, রোগাক্রান্ত কলব যেটা, এক নম্বর রোগ শিরিক, শিরিকের চেয়ে আর বড় কোন রোগ নাই। দুই নম্বরে হল বেদাত, তিন নম্বরে নেফাক, চার নম্বরে জুলুম, এরপরে আছে অন্যগুলো হাসাদ, কিবির, অহংকার, পরশ্রী কাতরতা, এরকমভাবে গিবাত করা, চুগলখুরি করা, এসবগুলো হচ্ছে রোগ। কিন্তু সবচেয়ে বড় রোগ হচ্ছে শিরিক। এইরকমভাবে অনেকগুলো রোগাক্রান্ত অন্তর থাকে, যাদের অন্তরে রোগ আছে এরা সব সময় কেবল রোগ ছড়ায়। যাদের মধ্যে শিরিক আছে এরা রোগ ছড়াবে, যাদের মধ্যে বেদাত আছে এরা বেদাত ছড়াবে। বরং আমি এটা আগেও আলোচনা করেছি যে শয়তান জেনা ব্যভিচার চুরি ডাকাতি করলে যে পরিমাণ খুশি হয় তার চেয়ে বেশি খুশি হয় কোন ব্যক্তি বেদাত করলে। কারণ কোন ব্যক্তি যখন চুরি করে সেটাকে অন্যায় মনে করে, গুনাহ মনে করেই করেই করে, ডাকাতি যে করে সেটাকে গুনাহ মনে করে তারপরেই করে। এরকম ভাবে যে ব্যক্তি ঘুষ খায় সেটাকে অন্যায় মনে করে, ঘুষ খাওয়াটাকে গুনাহ মনে করে। কাজের জীবনের এক পর্যায়ে যখন সে ভুল বুঝবে, দুর্বল হয়ে যাবে, মরণের ভয় ঢুকবে, তখন সে হয়তো তওবা করে আবার আল্লাহর দিকে রুজু করবে, আর তখন শয়তানের সমস্ত মেহনত বরবাদ হয়ে যাবে, আল্লাহ ক্ষমা করে দিলে। অপরদিকে বেদাত যে ব্যক্তি করে, সে ব্যক্তি বেদাত কাজ করে এবাদত মনে করে, মনে করে যে এটা একটা এবাদত করছি। যারা তাবিজ দেয়, একজনকে সেদিন শুনলাম বলে যে তাবিজের মাধ্যমে যে কামাই করে সবচেয়ে হালাল কামাই, কারণ হাতের কামাই, হাতের কামাই কি এইটা? আল্লাহর নবী কখনো তাবিজ দেখেন নাই, নবী কখনো তাবিজ দেখেন নাই, নবী লেখতেই জানতেন না। এরপরে সাহাবায়ে কেরামকেও তাবিজ দেখেন নাই। আব্দুল্লাহ বিন মাসউদের থেকে একটা হাদিস আছে, উনি ওনার নাবালেক বাচ্চাদের, শিশুদেরকে, যারা কোরআন পড়তে জানে না, ওদের সুরায় নাস আর ফালাকটা লিখে তারপরে গলায় ঝুলাইতেন। এইটা একটা হাদিস পাওয়া যায়। এছাড়া অন্য কোন হাদিসে এই তাবিজ দেখা তো দূরের কথা, তাবিজ কি শিরিক বলা হয়েছে? আমার সামনে কিতাব খোলা আছে, এই কিতাবেও আছে, মানে আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা বিল্লাহি, যে ব্যক্তি তাবিজ ঝুলায় সে আল্লাহর সঙ্গে শিরিক করল। যে তাবিজ ঝুলায় সে কি করল? আল্লাহর সঙ্গে শিরিক করল। কইবেন যে হুজুর এইবার তোমার আর একটা হাত দিলেন, তাবিজ তো আমাদের হুজুরা সবাই লেখে, পরিষ্কার মেশকাত হাদিস আছে, এই কিতাব সব জায়গায় পড়ানো হয়, এই জন্য কিতাবটা সামনে রাখা হয়। এই কিতাবে পরিষ্কার লেখা আছে, মানে আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা বিল্লাহ বাবুর রোকা। এখানে পরিষ্কার বলা আছে যে ব্যক্তি তাবিজ ঝুলায় সে আল্লাহর সঙ্গে শিরিক করল। চিকিৎসা করা যায়, কারণ চিকিৎসার মধ্যে কোন কোরআন বা এরকম আকিদার বিষয় জড়িত না, তাবিজের সঙ্গে আকিদার বিষয় জড়িত। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল আল্লাকা তামিমাতান, যে ব্যক্তি গলায় তাবিজ ঝুলায় সে আল্লাহর সঙ্গে শিরিক করল। আর এক হাদিস, আমার আল্লাকা তামিমাতান ফাকাদ উকিলা ইলাইহি, যে ব্যক্তি তাবিজ ঝুলায় তাকে তাবিজের উপর নির্ভরশীল করে দেওয়া হয়। দেখবেন যারা এই তাবিজ কবজ লাগায়, কত দরবারের তাবিজ লাগে আল্লাহই জানে, এরপরেও তার রোগ ভালো হয় না, কারণ আল্লাহরও খেলা আছে একটা। হাদিসে এটা বলা আছে, আনা ইনদা জন্নি আব্দি বি, বান্দা আমার সম্পর্কে যেরকম ধারণা করে আমি তার সঙ্গে সে আচরণটাই করি। যে মনে করে তাবিজ ছাড়া সে ভালো হবে না, গলায় তাবিজ, এখানে বড় বড় মাদুলি লাগায়, কবচ লাগায়, আরো কত কাহিনী। আবার কেউ আছে জিনের মাধ্যমে চিকিৎসা করে, জিনের মাধ্যমে চিকিৎসা করে, জিন হুজুর। এই যে ভণ্ডামিগুলো আমাদের সমাজে আছে, মানুষের এগুলো বিশ্বাসও করে, টাকা দেয়, পয়সা দেয়, একটু চিন্তা করে না যে আল্লাহর নবীর কোন সাহাবি বা আল্লাহর নবী নিজে জিনের মাধ্যমে তদবির করেছেন কিনা। আল্লাহর নবীর যখন প্রয়োজন সিংহে লাগাইলেন, হাদিস আছে না সিংহে লাগাবার কথা, আল্লাহ নবী সিংহে লাগাইছেন, হাদিস আছে, আল্লাহ নবী চিকিৎসা করেছেন, হাদিসে আছে। তো আল্লাহর নবী তো কোন জিন খবর দেন নাই যে জিন আসো আমার এই খবর অসুবিধা আছে, আল্লাহর নবীর তো কোন তাবিজ ঝুলান নাই। এরকম ভাবে তাবিজ কবচ এটা একটা ব্যবসা। আমি বলতেছিলাম এই কাজটা যারা করে তারা গুনাহ মনে করে না সব মনে করে করে? ওই যে বেচারা তাবিজ দেয় সে বললো কি, কয় যে দাউদ আলাইহিস সালাম হাতের কামাই করে খাইতে, এটা হাতের কামাই, হাত দিয়ে তাবিজ লেখে। তাহলে আমি বলি চুরিও তো হাত দিয়েই করে, অসুবিধা কি? চুরিও হাতের কামাই, দুনিয়ায় কোন কামাই, ঘুষ যে নাই সেও তো হাত দিয়ে নাই, টেবিলের নিচ দিয়ে নাই, উপর দিয়ে নাই, কেউ যেন না দেখে, হাতের কামাই সব। তাছাড়া যে ঘুষ খায় সেও তো কিছু কাজ করতে হয়, হাত দিয়ে তাকে কলম দিয়েও লিখতে হয় কিছু, তো সেও তো ওরকম লিখি তারপরে খায়। কিভাবে শয়তান সাজিয়ে দিল, যাইয়্যানালাহু শয়তানু আমালাহুম, কোরআন বলছে শয়তান এদের এই পাপের কাজগুলোকে সজ্জিত করে দিয়ে সুন্দর সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করে দিয়েছে। মানুষের জীবনে অসুখ বিসুখ সবারই হয়, নবীদের অসুখ হয় নাই তো? অসুখ বিসুখ হবে, অসুখ হলেই কি তোমার তাবিজদের কাছে যেতে হবে, তোমার ফকিরের কাছে যেতে হবে? এখন এখানেও একই কথা, আমরা যখন এই কথাগুলো বলি তখন বলে হুজুর তাবিজের বই তো অমুক বড় বুজুর্গ লিখেছেন, অমুক বড় আলেম লিখেছেন। আমরা এটা সবসময় বলে থাকি অমুক বড় হুজুররা এই কাজ করেন, এইটা কোনো দলিল না, এটা ছিল জাহিলি যুগের দলিল, কুফফারদের দলিল। আল্লাহর নবীরা যুগে যুগে যখনই সত্যের দিকে মানুষকে আহ্বান করেছেন তখন লোকেরা বলতো যে আমাদের বাপ দাদারা তাহলে ভুল করে গেছে, দেশের এত বড় বড় আলেমরা কি ভুল করছে, এত বড় বিজ্ঞ বিজ্ঞ আলেমরা ভুল করেছেন, এত হাজার হাজার আলেমরা ভুল করেছেন, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা নাযিল করে দিলেন সূরা নিসার 59 নম্বর আয়াত, ফাইন তানাযাতুম ফি শাইইন, যদি তোমরা কোন বিষয়ে বিবাদিত হও, বিতর্ক দেখা দেয়, এক আলেম বললেন তাবিজ জায়েজ নাই, আর বাকি সব বলল জায়েজ, ঝগড়া দেখা দিল কোথায় যাবে, আল্লাহ তাআলা বলছেন, তখন দেখবা যে বড় হুজুর কি লিখেছে তাই দেখো, বড় পীর সাহেব কি বলেছেন তাই দেখো। আল্লাহ কোরআনে পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ফাইন তানাযাতুম ফি শাইইন, যদি তোমরা কোন বিষয়ে বিবাদে লিপ্ত হও, বিতর্কে লিপ্ত হও, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তাহলে ওটা আল্লাহ এবং তার রাসূলের কাছে ফিরিয়ে দাও, আল্লাহর কাছে ফিরিয়ে দাও, তার মানে হচ্ছে কোরআনের সঙ্গে মিলাও, কোরআনে যদি পাওয়া যায় যেটা পাওয়া যায় সেটা মানো, যার কথা কোরআনের সঙ্গে মিলবে ওইটা মানো, ওয়াইলার রাসূল, আল্লাহর রাসূলের কাছে ফেরত দাও, তার মানে হচ্ছে হাদিসের সঙ্গে মিলাও, সহিহ হাদিসে কি বলা আছে ওগুলো দেখো। তাহলে আল্লাহ তাআলা বললেন কোরআন এবং হাদিসের সঙ্গে মিলাবার জন্য আমার জাতি মিলায় বড় পীর সাহেব কি বলল, বড় হুজুর কি বলল, আল্লাহর হুকুমকে অমান্য করেছে কিনা? শুধু আল্লাহ তাআলা একাই বলেন নাই, আল্লাহর রাসূলও বলেছেন, বারবার বলেছেন, বিদায় হজের ভাষণে আরাফাতের ময়দানে বলেছেন, মুজদালিফায় গিয়ে বসেছেন, আবার মক্কাতে বলেছেন, তারাক্তু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুটো জিনিসকে রেখে যাচ্ছি, লাং তাদিল্লু মা তামাসাক্তুম বিহিমা, তোমরা পথভ্রষ্ট হবে না, তোমরা গোমরা হবে না, পদস্খলিত হবে না, আল্লাহর দিনের থেকে তোমরা গোমরা হবে না, যদি ওই দুটো জিনিসকে আঁকড়ে ধরো, মজবুত করে ধরো, শক্ত করে ধরো, সেই দুটো জিনিস কি? বড় পীর সাহেব আর কি বড় আলেম, সেই দুটো হচ্ছে বড় বড় বিজ্ঞ লোকেরা কি বলে এটা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার বলে দিলেন, সেই দুটো জিনিস হচ্ছে কিতাব আল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি, একটা হচ্ছে আল্লাহর কিতাব কোরআন, একটা কি রাসূলের সহি হাদিস সহি সুন্না। আল্লাহর রাসূলও পরিষ্কার করে দিলেন, আল্লাহ বললেন, এরপরেও যারা বলে যে এত বড় হুজুর কম বুঝেছেন কিনা, কোরআন হাদিসের কাছে যায় না, তাহলে তারা আল্লাহর হুকুম অমান্য করলো, আল্লাহর রাসূলের হুকুম অমান্য করলো, এটাই একটা গোমরাহির মূল সূত্র। আমরা যখন বলি যে এই পীর মুরিদির প্রথা একটা শিরিকি প্রথা, ইসলামের খেলাফত ব্যবস্থাকে ছিনতাই করে তারপর ঢুকিয়েছে ব্যক্তিগত পর্যায়ে, এরপরে শয়তান এই তরিকার সবক দেয়, জিকির দেয়, আমরা নামাজ পড়ি কার তরিকায়, নামাজ পড়ি কার তরিকায়, এটা ভিন্ন কথা, ফেকার বিষয়ে বিভিন্ন রকম মাসলা আছে, হাদিস আছে, দুর্বল হোক সহি হোক, কার মাজাবে এক একটা আছে, এক একজন এক এক রকম পড়ে, কিন্তু সবাই দাবি কাস্তরিকে পড়ে। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসল্লি, তোমরা সালাত আদায় করো যেভাবে তোমরা আমাকে সালাত আদায় করতে দেখতে পাচ্ছ। এমনি মাঝহাবি পার্থক্য আছে, সেটা ভিন্ন বিষয়। এটা পড়তে গিয়ে আমরাই মনে করি আমি আল্লাহর রাসূলের তরিকে নামাজ পড়ি, কাজেই এটা ভিন্ন বিষয়। কিন্তু আমরা সালাত আদায় করি কার তরিকায়? রাসূলের তরিকায়। হজ করি কার তরিকায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলেছেন, খুজু আন্নি মানাসিকাকুম, খুজু আন্নি মানাসিকাকুম, আমার থেকে তোমরা হজের মানাসিক গুলো শিখো, হজের কাজগুলো শিখো। আল্লাহ রাসূল শিক্ষা দেন হজ করি কার তরিকায়, আর জিকির করি কার তরিকায়। জিকির করার সময় মাশাআল্লাহ চিশতিয়া সাবেরিয়া দক্ষাবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকাকে বায়াত নাই না, বায়াত কিয়া মাইনে সব্বুরি বাতুন সে আওর সব্বুরি কামু সে আওর আওর বায়াত কিয়া মাই উপার চিশতিয়া তরিয়া নকশাবন্দিয়া মুজাদ্দিদিয়া কে এইসব বুড়ায় না, মন্ত্র পড়ায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে দিয়েছেন আল্লাহর রাস্তা একটা, রাস্তা কয়টা? আমি গত রাতে তাফসিরও বলেছি, আল্লাহর রাস্তা একটা। প্রতি বৃহস্পতিবার এসার পরে তাফসির হয়, আপনারা আসবেন ইনশাআল্লাহ। প্রতি বৃহস্পতিবার এসার পরে, গত রাত্রেও তাফসির ছিল এখানে, এগুলো ক্লিয়ার করা হয়েছে, হাদিস খুলে খুলে দেখানো হয়েছে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দাগ দিলেন, সেই দাগ এখানে এই হাদিসটা এখানেও আছে, দাগ দিলেন বলে এটা আল্লাহর রাস্তা। এরপরে ডানে বামে কতগুলো দাগ দিলেন, এরপরে বললেন যে হাদিহি সুবুলুন সুবুলুশ শায়াতিন, এইগুলো হচ্ছে শয়তানের রাস্তা, আলা কুল্লি সাবিলিন মিনহা শায়তান। মিশকাত 30 নম্বর পৃষ্ঠা, আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, ক্বালা খাত্তালানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তান, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সোজা দাগ দিলেন, দিয়ে বললেন হাদা সাবিলুল্লাহ, এই সোজা রাস্তাটা হচ্ছে আল্লাহর রাস্তা। সুম্মা খাত্তা খুতুতান আন ইয়ামিনিহি ওয়ান শিমালিহি, এরপরে ইয়ামিন মানে ডান দিক, শিমাল মানে বাম দিক, ডান দিকে আর বাম দিকে কিছু দাগ দিলেন। এরপরে বললেন হাদিহি সুবুলুন, এই যে অনেকগুলো রাস্তা দেখতে পাচ্ছ, এগুলো শয়তানের রাস্তা, আলা কুল্লি সাবিলিন মিনহা শাইতান, এই রাস্তাগুলোর প্রত্যেকটা রাস্তার মুখে এক একটা শয়তান বসে আছে। কে বসে আছে? শয়তান বসে আছে। যখনই কোনো ব্যক্তি ওই সোজা রাস্তায় চলতে যায়, সিরাতে মুস্তাকিমে চলতে চায়, তখন শয়তান কয় না তুমি এই তরিকায় ঢুকো, এই তরিকায় ঢুকো। এবারে লিখে দিয়েছে বাবারা কিতাবে আছে 126 তরিকা। কয় তরিকা? 126 তরিকা। কোন কিতাবে আছে? কোরআন শরীফে আছে, বুখারীতে আছে, মুসলিমে আছে, না তিরমিজি নাসাইতে আছে? শয়তানের ডায়েরিতেও নাই। আমি আগে বলতাম যে শয়তানের ডায়েরি, শয়তানও জানে যে আল্লাহর রাস্তা কয়টা, এদের শয়তানের ডায়েরিতেও এত 130 রাস্তা নাই, যেগুলো পিসাবদের তরিকায় আছে। পিসাবদের ডায়েরিতে 126 তরিকা আছে, আল্লাহর নবীর ডায়েরিতে তরিকা কয়টা আছে? পরিষ্কার হাদিস আছে, তরিকা একটা, আর কোন তরিকা নাই। সেই তরিকার নাম তরিকা রাসূলুল্লাহ। কার তরিকা? রাসূলের তরিকা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। আল্লাহ বলছেন উত্তম আদর্শ, উত্তম মডেল, উত্তম তরিকা রাসূলের তরিকা। আর পীর সাহেব বলল চিশতিয়া সাবেরিয়া নকশবন্দিয়া 126 তরিকা। কারটা মানবেন? এগুলো অনেক হাদিস আছে, আমি একটা দুটো দেখাই লাভ নেই এখানে। এটা গতকালকে যে লেকচারটা দিয়েছি এটা ইন্টারনেটে আসটা ওখান থেকে দেখে নেবেন, ইন্টারনেট পর দেখবেন আপনারা, ইন্টারনেট ঠিকানা দেওয়া আছে, এখানে আছে, বাইরে আছে, এগুলো ঢুকবেন, ওই লেকচার গুলো সব ওখানে দেওয়া আছে ইনশাআল্লাহ। আপনারা ওগুলো শুনবেন, পড়বেন, মানুষকে জানাবেন। কারণ দেখেছি আলহামদুলিল্লাহ পুরো দুনিয়াতে এই ইন্টারনেটের মাধ্যমে আমাদের যুবক ভাইয়েরা এগুলো পড়ে শুনে, এবং এরপরে অনেকেই ফোন করে বলে আল্লাহর অশেষ অনুগ্রহ যে আমরা কোরআন এবং হাদিসের অনেক সত্য কথা শুনতে পাই। এই জন্য আপনারা এটাকে উদ্বুদ্ধ করবেন, আরো মানুষকে জানাবেন, ঠিকানা দিবেন। আমি বলতেছিলাম যে বিষয়টা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম এখানে ক্লিয়ার করে দিলেন, ইন্না নাফসাল আম্মারাতুম বিসসুই, মানুষের নফস সবসময় খারাপ কাজের দিকে উৎসাহিত করে, উদ্বুদ্ধ করে, আদেশ করে। এগুলো নফস তাবিজ বলা হয়, হালাল কামাই করি। আল্লাহর নবী এখন তো কোরআন শরীফের গায়েও তাবিজ ঢুকিয়ে দিছে, নকশা ওই যে একবার বিসমিল্লার পরিবর্তে এক শ্বাস সিয়াসি, বিসমিল্লার বদলে কি লেখে? তো শ্বাস সিয়াসি নামাজ দ্বারাই সুরা ফাতিহার নকশা বের করে বলো 1121 3510 আল্লাহু আকবার, সুরা ফাতিহা হয়ে গেছে। এই যে কতগুলো গাঁজাখুরি নকশা লিখে দিল কোরআনের গায়ে, এইগুলো অনেকে পাবলিক সাধারণ মানুষ বুঝে না, যা দেখা যায় কোরআন শরীফও তো তাবিজ লেখা আছে। আরে ভাই, এইটা কোরআন শরীফে না, এটা চক বাজার এমদাদিয়া লাইব্রেরি নকশা করে কোরআন অপমান করেছে। কোরআন খালি থাকবে, কোরআনে শুধু কোরআনই থাকবে, আল্লাহর কালামই থাকবে, সেইখানে কোরআনের নকশা ঢুকাইয়া তাবিজ, এটা সুরা ইয়াসিনের নকশা, এটা সুরা রহমানের নকশা, এটা সুরা ফাতিহার নকশা, এই সব নকশা আল্লাহর রসুল করেন নাই, কে করেছে? শয়তান। কে করেছে? এজন্য পরিষ্কার, কেউ যদি প্রমাণ করতে পারে আল্লাহ নবী তাবিজ লিখেছেন, আমি আপনাদের জানিয়ে দিলাম আমি তার গোলামি করতে রাজি আছি ইনশাআল্লাহ, তবে সহি প্রমাণ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখতেই জানতেন না, কোরআনে পরিষ্কার বলা আছে ওয়ালা তাখুতুহু বিয়ামিনিকা ইযা লারতাবাল মুবতিলুন। আর এই তাবিজওয়ালারা এখন কি করে? হালাল কামাই, সবচেয়ে হালাল কামাই, আবার এর হাদিয়া ধরছে, হাদিয়া 501 টাকা, 1001 টাকা, আর যদি বড় পার্টি পায় কেসটা বড় হয় তাহলে 1,01,000 টাকা। আবার কেউ আছে একটা হজের টিকিট দিবেন, একটা উমরার টিকিট দিবেন। এই সমস্ত কাহিনী শয়তান, যাইয়্যানাহু শাইতানু আমালাহুম। এই জন্য মনে রাখবেন, আমি বলছিলাম নফস তিন রকম, কয়রকম? একটা হচ্ছে কালবুল মারিদ, রুগ্ন, আর একটা হচ্ছে কালবে সালিম। কোরআন বলছে ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম ইয়াওমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। কিয়ামতের দিন সম্পর্কে বলা হচ্ছে যে সেদিন কোন সন্তান আর সম্পদ কারো কোনো উপকার করতে পারবে না, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, তবে আল্লাহর কাছে যে কালবে সালিম নিয়ে আসবে, যেই মনের মধ্যে কোন শিরিক নাই, তাবিজের শিরিক নাই, কবজের শিরিক নাই, পীরের শিরিক নাই, মাজারের শিরিক নাই, এবং এরকম ভাবে শাসক গোষ্ঠীর কোন শিরিক নাই, এই সবগুলো বর্জন করে ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, কালবে সালিম যারা নিয়ে আসবে আল্লাহ, তারাই একমাত্র মুক্তি পাবে। কালবে সালিম, এই জন্য কলবটাকে সালিম করতে হবে, কালবে সালিম, সুস্থ, সব রোগ থেকে মুক্ত। এই জন্য যাদের গলায় তাবিজ, আপনার গলাটা বিসমিল্লা বলে তাবিজটা ছিঁড়ে একেবারে নদীতে ফেলে দেন, দেখেন কোন শয়তান কাছে আসে কিনা। বরং আমি তো বলি, শয়তান যতক্ষণ পর্যন্ত তোমার কাছে তাবিজ থাকবে অতক্ষণ তোমার কাছে শয়তান আসবে, কারণ শয়তান চাই তো মানুষকে তাবিজ কবজার শিরকে লিপ্ত করে দেওয়ার জন্য। এখন বলবেন যদি বড় হুজুররা লেখে, বড় হুজুর না, আমি সবসময় বলি দুনিয়ার সমস্ত মানুষ একাত্র হয়ে যদি তাবিজ লেখে তাতেও জায়েজ হবে না, যদি কে না বলে থাকেন, আল্লাহর রসুল বলে না থাকেন, আল্লাহর রসুল করে না থাকেন, সাহাবা ইকরাম করে না থাকেন, কাজে এটা মনে রাখতে হবে। কষ্ট শিরিক বেদাত দিয়ে এই তাবিজ দেখে বিভিন্ন মসজিদের ইমামদের কাছে হাদিস কোরআন পাইবেন না, পাইবেন কি? একটা তাবিজের বই, আর পাইবেন কিছু লাল কালি। আর অনেকে আছে লাল কালি কিনতে পয়সা খরচ হবে দরকার নাই, সে আবার কৌশল ভিন্ন করে, কয় যে এটা তাবিজ দেখতে হলে কালো মুরগি বা লাল মুরগির তাজা রক্ত লাগবে, গরম রক্ত। এটা কি জন্য বলে? কারণ এবার কালি কিনতে কষ্ট হয়, তো সেজন্য এই বেটা শিখাইল যে কালো মুরগি লাগবে বা লাল মুরগি লাগবে, তার মানে কেউ যেন ফার্মের মুরগি রানিয়ে আসে। দ্বিতীয় নম্বর হলো গরম রক্ত লাগবে, এটা এজন্য যাতে করে বাড়িতে বসে সবাইকে রক্তটা বোতল করে রানিয়ে আসে। আর হুজুরের বাড়ি পর্যন্ত মুরগি যদি এসে যায়, তারপরে কেউ এরকম কি আছে যে মুরগিটা নিয়ে যায় বাড়িতে, বলে হুজুর মুরগিটা আপনি খেয়ে নেন, হুজুর মুরগি পাইল ফ্রি, বাজার করার কষ্ট লাগলো না, ফার্মের মুরগি আসলো না, এরপরে আবার পয়সাটা হারিয়ে তো আছে 501 টাকা, তার মানে চাউল কেনার পয়সাটা আদায় করে নিল। এই সমস্ত শয়তানি আর ভণ্ডামি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো করেন নাই, কোন সাহাবায়ে কেরাম করেন নাই। কোরআন এই তাবিজ লেখার জন্য আসে নাই, কোরআন এসেছিল মানুষের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্র জীবন সব জায়গায় কোরআনকে বিজয়ী করা হবে, কোরআন দিয়ে দেশ চলবে, এই জন্য কোরআন আগমন করেছিল। এখন কোরআনকে নিয়ে গেছে কোথায়? এখন কোরআন মনে হয় যেন নাজিলি হয়েছিল তাবিজ লেখার জন্য আর মানুষ মরলে খতম পড়ার জন্য, এছাড়া আর কিছু আছে? আল্লাহ, কোরআন পড়েন না, কোরআন পরিষ্কার বলে তুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর, কোরআনকে নাজিল করা হয়েছিল যাতে মানুষকে আপনি অন্ধকার থেকে আলোর পথে বের করে নিয়ে আসবেন। আর এক জায়গায় সূরা সাফে বলা হয়েছে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দীন কুল্লিহি, আল্লাহ তাআলা রাসূলকে পাঠিয়েছেন দীনে হক দিয়ে, কি জন্য? যাতে করে এই দীনে হককে অন্যান্য সমস্ত দীনের উপরে বিজয় করা যায়, যেন জয়যুক্ত করা যায়। সেটার খবর নেই, খবর আছে কিসের? তাবিজ দেখো, তাবিজের হাদিয়া কত? 501 টাকা। গরিব হইলে 501 টাকা, ধনী হইলে একটু তাহলে 1001 টাকা হয়। এরপরে যদি বেশি ধনী হয় তাহলে কত হয়? তাহলে 1,01,000 টাকা, নইলে হজের টিকিট আর নইলে ওমরার টিকিট, এই সবের মধ্যে চলে যায়। মনে রাখতে হবে এগুলো ভণ্ডামি এবং শয়তানি। তাবিজ কবজ যদি কারো গলায় থাকে, আজকে মসজিদ বের হয়ে একেবারে ছিঁড়ে ফেলে দেন, দেখবেন ইনশাআল্লাহ শয়তান ধারে কাছে আসবে না। হাদিসে আমল বলা আছে, সকালে একবার আয়াতুল কুরসি বলেন, সারাদিন শয়তান কাছে আসবে না। বিকেলে আর একবার আয়াতুল কুরসি বলেন, মাগরিব পরে বা সন্ধ্যার পরে, শয়তান সারা রাত্রে ধারে কাছে আসবে না। এই অজিফা দেওয়া কার? আল্লাহ রসুলের দেওয়া অজিফা। আর তাবিজের অজিফা দেওয়া কার? পীর সাহেবের অজিফা। আমি বলতেছিলাম আর একটা কলব আছে, আল কলবুল মাখতুম, মোহরকৃত সিলগলাকৃত অন্তর। যাদের অন্তর সিলগলা এবং মোহর লেগে গেছে, এদেরকে আপনি যতই বুঝান এই মসজিদ থেকে বের হয়ে বলবে হুজুরে যাবো, ঠিক না? কোন দলিল নাই, একটাই দলিল পেশ করবে। তাহলে কি এত বড় বড় হুজুররা ভুল করে? তাহলে দেশের সব ইমামরা কি ভুল করে? তাহলে দেশের আগের আলেমরা কি ভুল করে গেছে? অমুক হুজুরে তাবিজের বই লিখেছে, সে কি ভুল করে গেছে? শয়তান এই যুক্তিগুলো দাঁড় করাবে, তার কাছে এছাড়া আর কোনো দলিল আর কোনো কি নাই? আল্লাহ তাআলা বলেছেন কি, বড় হুজুরকে দলিল পেশ করতে না কোরআনকে দলিল পেশ করতে? কোরআন এবং সুন্নাহকে দলিল পেশ করতে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বড় হুজুরকে দিয়ে দলিল পেশ করতে না কোরআন সুন্নাহকে দলিল পেশ করতে? এখন কোরআন সুন্নাহ বাংলা আছে ইংলিশ আছে, কেউ যে বলবে যে আমরা তো জানি না, আলেমদের থেকেই তো আমরা এগুলো জানি, এই হুজুর পেশ করার সুযোগ নেই। যদি কোরআনের বাংলা না থাকতো, যদি কোরআন হাদিসের ইংরেজি না থাকতো, অনুবাদ না থাকলে আপনি বলতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা সেই কোরআনকে সহজ করে দিয়েছেন, এই ওজোরও আর চলবে না। এই জন্য আমাদের বিরুদ্ধে খেপে লাভ নাই, আপনি বরং নিজে বালিশের তলে মাথা দিয়ে তারা চিন্তা করেন যে আমি কি কোন পথে আছি। যদি ভুল পথে থাকেন তওবা করেন, ভুল পথে থাকলে তওবা করেন। পরীক্ষার হলে কেউ ভুল ধরাই দিলে তাকে মানুষ চা খাওয়ায়, তাকে কি করে ভালোবাসে, হাতিয়ে দেয়, তওবা দেয়। দুনিয়া পরীক্ষার ময়দান, আপনাকে কোরআন এবং হাদিসের কথা দিয়ে বলা হলো, এরপরে দেখবেন যে কিছু লোকে যে চাউল দিয়ে মানুষ ভাত পাকায়, পানির ভিতরে যে গরম করতে থাকে, আস্তে আস্তে চাউলটা নরম হয়ে ভাত হয়ে যায়, ওই চাউলের সঙ্গে যদি কোনো পাথর থাকে, পাথর কি ভাত হয়? পাথর কি হয়? পাথর পাথরই থেকে যায়। এই পাথর মার্কা কলব যারা, এদেরকে বলে আল কলবুল মাখতুম। এদেরকে কোরআন এবং হাদিস দেখে যতই বুঝান কোন কাজে আসবে না এই কলবুল মাখতুম। ইউসুফ আলাইহিসসালাম এখানে সুন্দর পরিষ্কার করে দিলেন যে আমি একদিকে যেমন আল্লাহ তাআলা আমাকে হেফাজত করেছেন, আমার নিজের কোনো বরত্ব নাই, নিজের কোনো গৌরবের বিষয় নাই। ইন্না নাফসা লাম্মারাতুম বিসসুই, নিশ্চয় নফস মানুষকে অন্যায় কাজের দিকে, খারাপ কাজের জন্য উদ্বুদ্ধ করে, উৎসাহিত করে। ইল্লা মা রাহিমা রাব্বি, তবে আমার রব যার প্রতি রহম করেন, দয়া করেন, একমাত্র সেই ব্যক্তি কেবল এর থেকে মুক্ত থাকতে পারে। ইন্না রব্বি গফুর রহিম, নিশ্চয় আমার রব বড় দয়ালু এবং বড় ক্ষমাশীল। ইউসুফ আলাইহিসসালামের নির্দোষতা যখন প্রমাণিত হল, তিনি নিষ্কলুষ, তিনি সম্পূর্ণ দোষমুক্ত, এবারে বাদশাহ বলল ওয়াকাল আল মালিকু তুনি বিহি আস্তাখলিসহু লিনাফসি, বাদশাহ বলল একে নিয়ে আসো, ইতুনি বিহি আমার কাছে তাকে নিয়ে আসো, আস্তাখলিসহু লিনাফসি আমি তাকে একেবারে নিজের একান্ত সচিব, একান্ত ব্যক্তিগত তাকে আমি আপন করে নিব। ফালাম্মা কাল্লামাহু, এবার ইউসুফ আলাইহিসসালাম আসলেন, কারণ এখন আর তার মাথায় কোনো কালো দাগ নেই, তিনি সম্পূর্ণভাবে নিষ্পাপতা প্রমাণিত হয়েছে। এবারে তিনি আসলেন, ফালাম্মা কাল্লামাহু, আসার পরে বাদশাহ আবার তার মুখ থেকে নিজের স্বপ্নের ব্যাখ্যা জানার আগ্রহ প্রকাশ করলেন। ইউসুফ আলাইহিসসালাম তার শুধু স্বপ্নের ব্যাখ্যাই দেন নাই, সে স্বপ্ন কিভাবে দেখেছে সম্পূর্ণ শুরু থেকে শেষ সব আগে স্বপ্ন বলে তারপরে ব্যাখ্যা পেশ করলেন। এরপরে বাদশাহ বলেন, ফালাম্মা কাল্লামাহু ক্বালা ইন্নাকা আল-ইয়াউমা লাদাইনা মাকিনুন আমিন, যখন কথাবার্তা হলো বাদশাহ বলেন ইন্নাকা আল-ইয়াউমা, আজকে আপনি আমার কাছে লাদাইনা মাকিনুন আমিন, একজন স্থায়ী এবং শক্তিশালী এবং আমানতদার ব্যক্তি হিসেবে এখানে থাকবেন, সম্মানিত মর্যাদা সম্পন্ন এবং আপনার ক্ষমতা সম্পন্ন হয়ে আপনি এখানে থাকবেন। এতে বোঝা যায় যে ইউসুফ আলাইহিসসালামকে এখন কোন আসনে বসানো হচ্ছে। ক্বালা জাআলনি আলা খাযাইনিল আরদে, ইউসুফ আলাইহিসসালাম বলেন আমাকে এই ভূখণ্ডের খাজানা অর্থ সম্পদ এবং খাদ্য সবকিছু দায়িত্ব আমার হাতে অর্পণ করে দেন। একজন লোক জেলখানার থেকে আসলো, আর কিছু কথাবার্তা হলো, আর বললো আমাকে জেলখানার আমাকে দায়িত্ব দিয়ে দেন, আর উনি দায়িত্ব দিয়ে দিবেন। বিষয়টা এ পর্যন্তই শেষ নয়, মূলত ইউসুফ আলাইহিসসালামের আগের যতগুলো ঘটনা, তিনি জেলখানায় গেলেন, তারপরেও তিনি 8-9 বছর জেলে থাকার পরেও তিনি বের হন নাই, যতক্ষণ পর্যন্ত তার নির্দোষতা প্রমাণিত না হয়েছে। এরপরে তার সাথে যখন বাদশার কথা হলো, তার ব্যক্তিগত যোগ্যতা অভিজ্ঞতা এবং পুরা মিশরে তার যে সুনাম ছড়িয়েছিল, তাতে তিনি এমন একটা অবস্থানে ছিলেন যে অবস্থান থেকে তিনি বলতে পারেন যে এখন আমাকে দায়িত্ব দেন। এবং এটা বাস্তব, যখন কোন এলাকায় আপনি দেখবেন যে আপনার চেয়ে আর যোগ্যতা সম্পন্ন কেউ লোক নাই, অনেক সময় হারানো জিনিস পাওয়া যায়। তো হারানো জিনিস কি করবেন, আপনি ধরবেন কি ধরবেন না? আপনি যদি মনে করেন যে আমি যদি এটা তুলে নেই তাহলে আমি প্রচার করব, আসল মালিকের পাওয়ার সম্ভাবনা আছে, তাহলে তুলে নেওয়া ওয়াজিব। তুলে নেওয়া কি? একটা মোবাইল ফোন পাইলেন এক জায়গায়, আপনি কি করবেন? আপনি ফোনটা নিয়ে মালিককে ফোন করলে সহজে কি করবেন? তাকে পাওয়া যায়, ওর কল ধরে একজনকে ফোন করে দিলি, আবার এই নাম্বারটা কার, এই ফোনটা কার, তো সে বলে এটা অমুকের ফোন, আপনি পৌঁছাতে পারেন। আপনি না নিলে পরে দেখা যাবে আর একজনে নিবে, সে আর মালিককে পৌঁছাবে না। এই ক্ষেত্রে হারানো জিনিসটা নেওয়া কি? ওয়াজিব, তুলে নেওয়া ওয়াজিব। আর যদি মনে মনে এরকম থাকে যে আমি নিলে আমারও লোভ আসবে, তাহলে ধরা হারাম। ধরা কি হারাম? তাহলে আপনি ফেলে দেন, যে মনে চায় সে নিনবে, আপনি গুনাহগার হবেন না। ইউসুফ আলাইহিসসালাম যখন দেখলেন যে মিশরের এই অবস্থা সামনে আছে, আর আমার চেয়ে কোন যোগ্যতা সম্পন্ন লোক এই দেশে আর নেই, তখনই তিনি আবেদন করলেন, ইজআলনি আলা খাযাইনিল আরদে, আমাকে এই ভূখণ্ডের সমস্ত কর্তৃত্ব আমার হাতে তুলে দেন। খাজাইন বলতে খালি এই না খাদ্যমন্ত্রী, এখানে ভুল মনে করে অনেকে, খাদ্যমন্ত্রী অথবা কোন একটা সাধারণ কি আছে অর্থমন্ত্রী অথবা একটা খাদ্য গুদামের হেফাজতকারী, এই গুদাম হেফাজতকারী সমস্ত না। কারণ সামনে আসতেছে মাক্কান্না, সামনে আসতেছে ইন্নি হাফিজ, আমি আমি আলিম, আমি হেফাজত করার যোগ্যতা আমার আছে, আমার জ্ঞানও আছে, দুইটা যোগ্যতাই লাগে। একটা আমানতদার, আমানতদারের দরকার আছে, তোমার খেয়ানত করবে, স্বজন প্রীতি করবে, আর হলে হাফিজ মানে হেফাজত করার যোগ্যতা আমার আছে। এরপরে আল্লাহ তাআলা বলছেন, এই আয়াত থেকেই বোঝা যাবে যে তিনি শুধুমাত্র একজন খাদ্যমন্ত্রী। অনেকে এটা দিয়ে দলিল পেশ করে, কুফুরি রাষ্ট্রের অধীনে চাকরি করা যায়, কারণ ইউসুফ আলাইহিসসালাম এই যে চাকরি নিলেন, কারণ আগেই ইউসুফ আলাইহিসসালাম জেলখানার থেকে যেই লোকটা দাওয়াত দিলেন, আর বাব মুতাফাররিকুনা খায়রুন আমিল্লাহুল ওয়াহিদুল কাহ্হার, বহু রব আর বহু ইলাহ, এগুলো ভালো না, এক আল্লাহ ভালো, সেই লোকটা জেলখানার থেকে বের হয়ে তারপরে ওই কুফুরি শাসনের অধীনে একটা চাকরি নিবেন। এই জন্য এখানে বুঝতে হবে, এটা ভুল তর্জমা অনেকে করে যে উনি একটা খাদ্যমন্ত্রী হয়েছিলেন বা ও শুধুমাত্র খাদ্যের উপরে নিয়ন্ত্রক হিসেবে তাকে নিয়েছিলেন, না। এখানে পরে আর দেখেন পরিষ্কার বলা আছে, আল্লাহ বলছেন ওয়াকাদালিকা মাক্কান্না ইউসুফা ফিল আরদ, এমনি ভাবে আমি ইউসুফকে জমিনের ভূখণ্ডের উপরে আমি তার কর্তৃত্ব দান করেছি, করতে মাক্কান্না ক্ষমতা এবং কর্তৃত্ব দান করেছি। ইয়াতাবাওয়া মিনহা হাইসু ইয়াশা, তিনি যেখানে ইচ্ছা সেখানে অবস্থান করতে পারেন, তাহলে বোঝা গেল পূর্ণ ক্ষমতা পূর্ণ নিয়ন্ত্রণ তার হাতে ছিল। নসিবু বিরহমাতিনা মান নাশাউ, কাজেই অনেকে আবার বলে যে আমরা এই কুফফারদের সঙ্গে আতাত করে একটু কি করতে পারি, কুফুরি মতবাদে ঢুকি, তারপরে ইসলাম কায়েম করবো আস্তে আস্তে গিয়ে। এই জন্য পরিষ্কার কথা বলতে গেলে দেখবেন আপনি কাউকে খুশি করতে পারবেন না, সত্য কথা বলতে গেলে। এতক্ষণ যাদের ব্যাপারে বললাম তাবিজ কবজ আর পীর মুরিদি, এরা আমার বিরুদ্ধে চলে যাবে। এখন যে আসলে সত্য কথা বলি, আরেকটা যে এই যে ইসলাম কায়েমের জন্য এই দেশের যত লোকেরা গণতন্ত্রের উপায়ে ভোটের মাধ্যমে ইসলাম কায়েম করতে চায়, আমি পরিষ্কার বলি তারা একটা কুফুরি মতবাদের মাধ্যমে ইসলাম কায়েম করতে চায়। গণতন্ত্র ইসলামের কোন মতবাদ না কুফুরি মতবাদ? গণতন্ত্রের মূল বক্তব্যই হচ্ছে জনগণ সমস্ত ক্ষমতার উৎস, মানে জনগণ ছাড়া কোন আল্লাহ নাই। আর ইসলামের মূল বক্তব্য হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নাই। গণতন্ত্রের মূল বক্তব্য হচ্ছে অফ দা পিপল, বাই দা পিপল, ফর দা পিপল। আর ইসলামের মূল বক্তব্য হচ্ছে অফ দা আল্লাহ, বাই দা ওয়াহী, ফর দা পিপল। আল্লাহ আল্লাহর পক্ষ থেকে আইন আসবে, মানুষের আইন করার ক্ষমতাই নাই। হ্যাঁ, আইন করতে পারে, কারেন্টের বিল কি হবে, মোবাইলের বিল কি হবে, এই সব আইন যা কোরআনে নাই এগুলো তৈরি করতে পারে। যেই সমস্ত আইন কোরআনে দেওয়া আছে দেশ চালাবার জন্য, মানুষের নিরাপত্তার জন্য, চোরের হাত কাটার বিধান, মানের নিরাপত্তার জন্য, খুনের বদলায় খুন, এটা কোরআনের বিধান, এরকম জেনা মদ বিবিচার এই সমস্ত যে বিচারাচার আছে এই সমস্ত বিধান দিয়েছেন কে? এইগুলো মানুষের তৈরি করার ক্ষমতাই নাই। তাহলে গণতন্ত্র বলে আইন তৈরি করার অধিকার জনগণের, আর ইসলাম বলে আইন তৈরি করার উৎস কে, ক্ষমতা কার? আল্লাহর। এখানেই পার্থক্য, আইন আসবে ওহির মাধ্যমে, এরা বলে আইন আসবে জনগণের মাধ্যমে, এমপিরা তৈরি করবে। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে এক সুতায় গাঁথতে চান। ইসলাম বলে সমস্ত মানুষকে এক লাইনে নিয়ে আসো, গণতন্ত্র বলে দলে বিভক্ত করো, একটা প্রধান দল বিরোধী দল, আর একটা কি সরকারি দল, এরপরে আরো ছোট ছোট অনেক বিরোধী দল থাকবে। এই দলাদলি সৃষ্টি করার কাজ হলো গণতন্ত্রের। ইসলাম বলে কোন দল নাই, দল হবে আল্লাহর একটা দল, কয়টা দল হবে? এইভাবে গণতন্ত্র আর ইসলামের সাথে সাংঘর্ষিক। গণতন্ত্র একটা ধর্ম, এই ধর্মের রাজনৈতিক স্লোগান হচ্ছে গণতন্ত্র, আর সামাজিক স্লোগান হচ্ছে মানবাধিকার, অর্থনৈতিক স্লোগান হলো সুদ। যে ব্যক্তি এই তিনটার একটায় জড়াবে, যে গণতন্ত্রে জড়াবে, কয়েকদিন পর সে আমেরিকার মানবাধিকারের কথাও বলবে, এরপরে সুদে ঢুকবে, কারণ এই তিনটা হচ্ছে ওই ধর্মের মূল বক্তব্য, গণতন্ত্র, মানবাধিকার এবং সুদ। ঠিক এই ধর্মে যারা ঢুকবে এটাই করবে। ইউসুফ আলাইহিস সালাম একজন নবী, তিনি আল্লাহর দিনের দাওয়াত দিলেন জেলখানায় বসে। যে লোকটা জেলখানায় বসে বললেন আর বাব মুতাফাররিকুনা খায়রুন আমিল্লাহুল ওয়াহিদুল কাহ্হার, আর সেই লোকটা জেলখানার থেকে বের হয়ে তারপরে একটা তাগুতি সরকার, একটা ফেরাউনি সরকারের অধীনে তিনি চাকরি করবেন, খাদ্যমন্ত্রীর দায়িত্ব চাবেন, এটা নয়। তিনি পরিষ্কার পূর্ণ কর্তৃত্ব এবং পূর্ণ ক্ষমতা নিয়েছিলেন। এই জন্য বাইবেলে তালমুদে পরিষ্কার লেখা আছে যে বাদশাহ তাকে ডেকে বলল যে তুমি সমস্ত ক্ষমতার অধিকারী হবে এবং শুধুমাত্র আমার নামটা থাকবে, নামে থাকবো আমি, কাজ সব ক্ষমতা তোমার, এমনকি তুমি প্রয়োজনে আমাকে নিয়ন্ত্রণ করতে পারবে। এই পূর্ণ ক্ষমতা নিয়ে তিনি এই মিশরের দায়িত্ব হাতে নিয়েছেন। কোরআন থেকে তা বোঝা যায়। এই আয়াতগুলো পরিষ্কার আপনারা পড়বেন, যারা বলে ইউসুফ আলাইহিস সালাম একটা তাগুতি সরকার অধীনে চাকরি নিয়েছিলেন, খাদ্যমন্ত্রী হয়েছিলেন, এগুলো ভুল, উনি কোনো খাদ্যমন্ত্রী হন নাই। কোরআন বলছে ওয়াকাদালিকা মাক্কান্না লিইউসুফ ফিল আরদ, আমি ইউসুফকে জমিনের পূর্ণ কর্তৃত্ব এবং ক্ষমতা তাকে দান করেছি, ইয়াতাবাওয়া মিনহা হাইসু ইয়াশাউ, তিনি যেখানে ইচ্ছা সেখানে তার অবস্থান তৈরি করে নিতে পারেন, নসীব বিরহমাতিনা মান নাশাউ ওয়ালা নুযিউ আজরাল মুহসিনিন, আল্লাহ বলেন আমার রহমত আমি যাকে ইচ্ছা তাকে দান করি, আমি মুহসিনিন যারা সৎ লোক যারা তাদের আজরকে আমি নষ্ট করি না। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়ালা আজরুল আখিরাতি খায়রুন লিল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন, আর যারা মুত্তাকিন যারা ঈমানদার তাদের আখিরাতের মর্যাদা আরো অনেক বেশি, মুমিনরা সব কাজ করবে আখিরাতের জন্যই। ইউসুফ আলাইহিস সালামের আব্বা তার ভাইয়েরা যখন আসলো তখনও তো আছে ওরাফা আবাওয়াইহি ইলাল আরশ, তার পিতামাতাকে তার সিংহাসনের কাছে নিয়ে আসলেন, তার পাশে বসাইলেন, তো সিংহাসন থাকে কি আর বাদশাহ। বোঝা গেল ইউসুফ আলাইহিস সালাম খালি খাদ্যমন্ত্রী না, তিনি ছিলেন মিশরের সম্পূর্ণ ক্ষমতার অধিকারী এবং সম্পূর্ণ নিয়ন্ত্রক, সেটাই কোরআনের ভিতরে পরিষ্কার করা আছে। এজন্য যারা এটা দিয়ে রাজনীতি করে যে আমরা কুফুরের সঙ্গে আঘাত করে ইসলাম কায়েম করব, আমি বলি আল্লাহর নবীর তরিকা বাদ দিয়ে তোর সামনারাসি বকাবায় আরবি কেই রাহ কে তুমি রবি বতুরকিস্তানাস, তুমি যেতে চাও মক্কা, রাস্তা যেটা নিয়েছো না মক্কার রাস্তা নয়, এটা মক্কার রাস্তা, তুমি মক্কায় যেতে পারবে না, মক্কায় যেতে পারবে। ঠিক এরকম ভাবে যারা কোন গণতান্ত্রিক প্রক্রিয়ায় ইসলাম কায়েম করার স্বপ্ন দেখছে, আমি বলি তারাও আব্রাহাম লিঙ্কনের ধর্ম গ্রহণ করে তারপরে আগে ইহুদি খ্রিস্টানদের তৈরি অনুসরণ করে তারপরে দিন কায়েমের স্বপ্ন দেখছে, জীবনও দিন কায়েম তো হবেই না, বরং কুফফাররা শক্তিশালী হবে এবং এরপরে এদেরকে আরো নিশ্চিহ্ন করে দিবে। এজন্য ইউসুফ আলাইহিস সালামের কাহিনী থেকে কেউ ভুল ব্যাখ্যা না করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সহিগুলোকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন।